12 সেপ্টেম্বর 2021। উর্দু বয়ানের পূর্বে হাফেজ আবু হুরায়রার কণ্ঠে কবিতা। শাহ আখতার ভবনের আন্ডারগ্রাউন্ড জামিয়া হাকিমুল উম্মত হযরত থানবীনগর আড়াকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আমার প্রাণপ্রিয় শেখ মুর্শিদ খুতবা আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম সোজা কথা। সোজা কথা মন তো চাই এখনি ছুটি মদিনায়, ছুটি মদিনায়, মন তো চাই এখনি ছুটি মদিনায়, ছুটি মদিনায়, যাইউড়ে এখনি সোজা মদিনায়, সোজা মদিনায়, সোজা সোজা কথা সোজা সুজি যাও মদিনায়, ঘুরবো মদিনায় গো আমি রইবো মদিনায়, সোজা কথা সোজা সুজি যাও মদিনায়, ঘুরবো মদিনায় যেতে আমি উড়ে মদিনায়, পারি না যেতে আমি উড়ে মদিনায়, পোড়ামন একলাই যাই উড়ে মদিনায়, পোড়ামন একলাই যাই উড়ে মদিনায়, মন তো চাই এখনি ছুটি মদিনায়, ছুটি মদিনায়, যাই উড়ে এখনি সোজা মদিনায়, সোজা কত লোকে কত দিকে কত দেশে যায়, মন আমার যেতে চায় শুধুই মদিনায়, কত লোকে কত দিকে কত দেশে যায়, মন আমার যেতে চায় শুধুই মদিনায়, আমেরিকা আফ্রিকা লন্ডন কিংবা ভিয়েনা, আমেরিকা আফ্রিকা লন্ডন কিংবা ভিয়েনা, নানা প্রিয় থাকে না আমার প্রিয় মদিনায়, নানা প্রিয় থাকে না আমার প্রিয় মদিনায়, আমেরিকা আফ্রিকা লন্ডন কিংবা ভিয়েনা, আমেরিকা আফ্রিকা লন্ডন কিংবা ভিয়েনা, নানা প্রিয় থাকে না আমার প্রিয় মদিনায়, নানা প্রিয় থাকে না আমার প্রিয় মদিনায়, চীন জাপান সিঙ্গাপুরে কিংবা ম্যানিলায়, খোঁজে মন ঠিকানা গো শুধুই মদিনায়, চীন জাপান সিঙ্গাপুরে কিংবা ম্যানিলায়, খোঁজে মন ঠিকানা গো শুধুই মদিনায়, মদিনায় মদিনায় শুধুই মদিনায় মদিনায় মদিনায় শুধুই মদিনায় দাও মোরে পৌঁছে দাও জলদি মদিনায় দাও মোরে পৌঁছে দাও জলদি মদিনায় মদিনায় মদিনায় শুধুই মদিনায় মদিনায় মদিনায় শুধুই মদিনায় দাও মোরে পৌঁছে দাও জলদি মদিনায় দাও মোরে পৌঁছে দাও জলদি মদিনায় মন তো চাই এখনি ছুটি মদিনায় ছুটি মদিনায় যাই উড়ে এই এখনি সোজা মদিনায় সোজা মদিনায় সোজা সোজা মদিনায় সোজা মদিনায়।